আর কত কাঁদবে তুমি, পৃথিবী আর কত কাঁদবে তুমি, তোমারই কান্নায় রক্তের বন্যা, তোমারই কান্নায় রক্তের বন্যা, সিক্ত হয়েছে তপ্ত ভূমি, আর কত কাঁদবে তুমি পৃথিবী, আর কত কাঁদবে তুমি, আর কত মাবন দেবে ফুরসত, আর কত মাবন দেবে ইজ্জত, কান্না থেকে তারা পাবে না কি ফুরসত, তাদেরই আহাজারি তাদেরই আহাজারি করেছে আকাশ ভারী, ঢেকে গেছে পাপে খুদারে ভূমি, আর কত কাঁদবে তুমি পৃথিবী, আর কত কাঁদবে তুমি, ইরাকার আফগান ওই যে ফিলিস্তিন, জলছে শুধু তারা রাত্রি কি বাদিন, ইরাকার আফগান ওই যে ফিলিস্তিন, জলছে শুধু তারা রাত্রি কি বাদিন, শিশুদের বুকেতে শিশুদের বুকেতে বোমারিয়া ঘাতে, শিশুদের বুকেতে বোমারিয়া ঘাতে, রাত্রি পোহায় মায়ের রক্ত চুমি, আর কত কাঁদবে তুমি পৃথিবী, আর কত কাঁদবে তুমি, পাপের এই পৃথিবী হবে না কি সুখী, হবে না কি এ মানুষ আল্লামুখী, পাপের এই পৃথিবী হবে না কি সুখী, হবে না কি এ মানুষ আল্লামুখী, আর কত জীব আর কত জীব, কত হবে মরণ প্রহর গুনব কত দিবস জানি, আর কত কাঁদবে তুমি পৃথিবী, আর কত কাঁদবে তুমি, তোমারই কান্নায় রক্তের বন্যায়, তোমারই কান্নায় রক্তের বন্যায়, সিক্ত হয়েছে তপ্ত ভূমি, আর কত কাঁদবে তুমি পৃথিবী, আর কত কাঁদবে।